رضا رب السماء واذ عرفت الله رب حلوة حلوة حلوة حياتي واذ عرفت الله ربي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক যার কোনো শরীক নেই যার সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে আর যিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমাদের তাফসীর হবে সূরাতুল জুমার সূরায়ে জুমা এই সূরার নাম কারণ এই সূরার একটি আয়াতে জুমার সালাতের কথা আর জুমার খুতবার কথা আর জুমার দিনের আজানের কথা উল্লেখ করা হয়েছে এই সূরার শেষ দিকে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মদিনার জীবনে মাদানী সূরা এই সূরায় ১১টি আয়াত রয়েছে আর এই সূরার মৌলিক বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ তুলে ধরা আল্লাহ পাকের অনুগ্রহের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বিশেষ রহমত মানব জাতির জন্য আর তারপরে এতে আল্লাহ পাক বর্ণনা করেছেন ইহুদিদের কথা আর ইহুদিদের আল্লাহ পাক চরিত্রের নিন্দা করেছেন আর এতে জুমার সালাতের কথা আর জুমার কিছু বিধিবিধান আল্লাহ পাক বিশেষ করে খুতবার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশসমূহে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে তাসবিহ করে আল মালিক যিনি সত্যিকার বাদশাহ আল কুদ্দুস যিনি অতি পবিত্র আল আজিজ যিনি মহাপরাক্রান্ত আল হাকিম যিনি মহাবিজ্ঞানী হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূল আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে মীর বহু বচন হচ্ছে উম্মিয়িন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না এই জন্য আল্লাহ পাক একটি আয়াতে আন-নবী আল উম্মি বলেছেন এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দোষ ত্রুটি বর্ণনা করা হয়নি বরং এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হয়েছে উম্মি মানে মূর্খ হয় না যেমন এক শ্রেণীর মূর্খরা এইভাবে অনেক সময় না জেনে অনুবাদ করে দিয়ে থাকে উম্মি মানে হচ্ছে যে মায়ের পেট থেকে উম থেকে মায়ের পেট থেকে যেমনভাবে জন্ম নিয়েছে ওই রকম অবস্থায় থেকে গেছে মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন লিখতেও জানতো না পড়তেও জানতো না ওই অবস্থাতেই থেকে গেছে নিরক্ষর মানে যার অক্ষরের জ্ঞান ছিল না অধিকাংশ আরবরা নিরক্ষর ছিল আরবদের মধ্যে মক্কা নগরীতে মাত্র কয়েকজন লিখতে পড়তে জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াতিম হয়ে মানুষ হয়েছেন আর তিনি অক্ষরের জ্ঞান আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি রয়েছে এর কোনো জ্ঞান রাখতেন না বুঝতেন না যে কোনটা কি পড়াশোনার সুযোগ পাননি এতে আল্লাহ পাকের বড়ই রহস্য ছিল যদি তিনি অক্ষরের জ্ঞান রাখতেন তো এই অক্ষর তো কেউ না কেউ শিখাতো যদি কেউ শিখাতো আর নবী করিম সাইয়্যিদুল মুরসালিন হলেন এত বড় ব্যক্তিত্ব আল্লাহ পাকের রাসূল তার উপর ইহসান করত সারা জীবন ধরে আর এ খোঁটা দিত যে আমি তাকে মানুষ করেছি আল্লাহ ছাড়া আর কেন যেন ইহসান অনুগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর না থাকে যার ফলে কারো সামনে বসে পড়াশোনার আল্লাহ সুযোগই করে দেননি এটি ভালো গুণ ভালো গুণ কোন দিক থেকে এটাও বোঝা প্রয়োজন রয়েছে এদিক থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন আর সারা বিশ্বের মানব জাতির কিয়ামত পর্যন্ত সবচেয়েতে বড় শিক্ষক সবচেয়েতে বড় মুআল্লিম তার চাইতে বড় শিক্ষক পৃথিবীতে না কেউ এসেছে না আসবে অথচ কোথাও পড়াশোনা করেননি কোনো পাঠশালায় যাননি আল্লাহ পাক তাহলে এটা গুণ হিসাবে বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন-নবিউল উম্মি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলা মিনহুম তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠালেন নিরক্ষরদের মাঝে আল্লাহ পাক নিরক্ষরদের মাঝে আল্লাহ পাক একজন রাসূল পাঠালেন তাদের মধ্য থেকে অর্থাৎ মক্কা নগরী থেকে কুরাইশ বংশ থেকেই এই মিনহুম থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন নূর হইলে মিনহুম বলা তার আল্লাহ পাকের ভুল আল্লাহ বলছে মিনহুম এদের মধ্য থেকে পাঠানো হয়েছে আর সকলে জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশতে জন্ম নিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই নবী তাদেরকে আল্লাহ পাকের আয়াত পাঠ করে শোনাতো। ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদের আত্মার পরিশুদ্ধি করত, তাদেরকে পবিত্রতা দান করত। তাদের বিশ্বাসের আকিদার মগজে শিরকুফুরি ঢুকে রয়েছে, শিরকের অপবিত্রতা, ইন্নামাল মুশরিকুনা নাজাস, তাদের হৃদয়ে ঢুকে রয়েছে। পবিত্রতা পেল লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর আখলাক চরিত্রে নোংরামি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে তাদের আখলাক চরিত্রের পবিত্রতা দান করলেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং প্রজ্ঞার জ্ঞান দিতেন। কিতাবের সাথে হিকমত যেখানে কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, তার মানে যারা গবেষক তাফসীরকার তারা বলেছেন যে হাদিস, আল্লাহ পাক রাসূলকে কিতাবও দিয়েছেন, আল কিতাব কোরআন, এবং হিকমত মানে হাদিস দিয়েছেন। সুতরাং কোরআনে করিম মেনে নেওয়া যেমন ফরজ, তেমন সহি হাদিস মেনে নেওয়া ফরজ। সহি হাদিস মোতাবেক জীবনযাপন না করলে শুধু কোরআন মেনে কোনো মানুষ মুসলিম হতে পারবে না, নামাজ পড়া তো দূরের কথা, রোজা রাখা তো দূরের কথা। সুতরাং আহলে কোরআন পথভ্রষ্ট। আল্লাহ পাক এরশাদ করেছেন, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন। ওয়াইন এটা আসলে ইন্নাহু, অথচ এরা, এই নিরক্ষর লোকেরা, আরব মুশরিকরা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতাই নিমজ্জিত ছিল। আল্লাহ পাক এই গুমরাহি থেকে জাহান্নামের রাস্তায় চলে গিয়েছিল, তা থেকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, আল্লাহ পাকের রহমত। ওয়া আখারিনা মিনহুম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো ওদের মধ্য থেকে অন্যদের জন্য রাসূল করে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এই আল্লাহ যে রাসূল পাঠালেন নিরক্ষরদের মাঝে, এই কথা থেকে কেউ যেন না বুঝে যে নবী মুহাম্মদ তো শুধু আরবদের জন্য নবী হয়ে এসেছেন, তাহলে অন্য অন্য ভাষাভাষীদের জন্য নয়, এশিয়ানদের জন্য নয়, ইউরোপিয়ানদের জন্য নয়, আফ্রিকানদের জন্য নয়, এই কথা যেন কেউ না বুঝে। ওয়ান আরব আজমি যারা, ওয়ান আরব তাদের জন্য নয়, এই কথা যেন না বুঝে। তাই আল্লাহ বলছেন, ওয়া আখারিনা মিনহুম, ওয়া আরসালা রাসূলাহু বা বাআসা রাসূলাহু লি আখারিনা মিনহুম, আর অন্যদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছে। যেমন অন্য আয়াতে একাধিক আয়াতে রয়েছে, এক আয়াত অন্য আয়াতে তাফসীর কর, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, যে আমি সমস্ত মানুষের জন্য রাসূল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন হয়েছে, বিশ্বজাহানের জন্য রহমত, শুধু আরবদের জন্য রহমত বলা হয়নি। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং প্রত্যেক সাদা কি আর কালো কি আর যে কোনো ভাষাভাষীকে শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ, শেষ নবীর দিন নিয়ে আসা দিন মোতাবেক জীবন যাপন করা ফরজ। না হলে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা হাইয়ান, আল্লাহর কসম করে বলছি মুসাও যদি জীবিত থাকতো আর আমার যুগ যদি পেয়ে যেত, তাহলে মা ওয়াসিয়াহু ইল্লা তেবাই, আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো পরিত্রাণের পথ ছিল না। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ পাক বড়ই পরাক্রান্ত আর প্রজ্ঞাবান। যালিকা ফাদলুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করা, রাসূল করা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, ইউতিহে মাইয়াশা, যাকে আল্লাহ দেন। আর ইহুদিরা বলবে যে না, আমাদের বংশে কেন আসলো, এটা তো চলবে না। ওয়াল্লাহুল ফাযিল আযীম, আল্লাহ পাক বড়ই অনুগ্রহকারী। মাসালুল লাযীনা হাম্মালুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের চরিত্রের, তাদের আচরণের নিন্দা করে বলছেন যে ওই সব লোকদের দৃষ্টান্ত, আল্লাযীনা হাম্মালুত তাওরা, যাদের উপর তাওরাতের দায়িত্ব চাপানো হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা এই তাওরাতকে বহন করেনি, তাওরাত মোতাবেক জীবনযাপন করেনি, তাওরাতকে বিকৃত করেছে, ধর্মকে বিকৃত করেছে, এবং শেষ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল তাওরাত ইনজিলে, তা অস্বীকার করেছে। এদের উদাহরণ হচ্ছে কামাসালিল হেমার, গাধার মতো, গাধার মতো। ইয়াহমেলু আসফারা, গাধা কি করে, গাধার পিঠের ওপর কেউ যদি ইসলামিক বইও চাপিয়ে দেয়, তাহলে কি গাধা বুঝতে পারবে যে ইসলামিক বই তো দূর কথা, বই আছে বুঝতে পারবে? গাধার পিঠে একবার ইসলামিক বই চাপালেন, আর একবার একেবারে ময়লা আবর্জনা চাপালেন, বুঝতে পারবে দুই বোঝার মাঝে কিছু পার্থক্য? কিছুই বুঝতে পারবে না। তাহলে আল্লাহ পাক বলছেন ইহুদিদের উদাহরণ ওই রকমই, যে গাধা যেমন কিছু বুঝে না যে পিঠের ওপর কি আছে না আছে, এতটুকু জানে যে বোঝা চাপিয়ে দিয়েছে, এখন আমাকে চলতে হবে, এটুকু বুঝে। বেসা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, কতই জঘন্য ওই জাতির দৃষ্টান্ত যার আল্লাহ পাকের আয়াত সমূহকে অস্বীকার করেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালিম সম্প্রদায়কে হিদায়ত করেন নাই। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, কুলিয়া আইয়ুহাল্লাযিনা হাদু, হে নবী তুমি বলে দাও ওই সব লোকদেরকে, মানে ইহুদিদেরকে, ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু, ওই সব লোকেরা, হে ওই সব লোকেরা যারা ইহুদি হয়ে গেছে, হে ওই সব লোকেরা যারা ইহুদি হয়ে গেছে। এতে থেকে বোঝা যায় যে ইহুদি নামটি ইহুদিদের ধর্ম, এই নামটি আল্লাহ প্রদত্ত নয়, আল্লাহ দেননি। এইরকমই নাসারা, নাসরানির বহু বছর নাসারা, যে খ্রিস্টান নামটি আল্লাহর দেওয়া নয়, আল্লাহর দেওয়ার নাম। প্রত্যেক নবীকে যে দিন পাঠিয়েছেন আর সেই দিনের অনুসারীদের, সেটা হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না দিন আইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের দিন একটাই। আদামের যুগে ওই দিন ছিল, নূহের যুগে ওই দিন ছিল, ইব্রাহিমের যুগে সেই দিন ছিল, আর মূসা আলাইহিস সালামের যুগেও সেই দিন ছিল, আর ঈসা আলাইহিস সালামের যুগেও সেই দিন, সেই জীবন বিধান ছিল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিউ এডিশন নিয়ে পাঠানো হয়েছে। নতুন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভুল ভ্রান্তি ঢুকে গিয়েছিল, বিকৃত হয়ে গেছিল আল্লাহ পাকের দিন, তার সংশোধনের জন্য নতুন এডিশন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন কোরআন। তাহলে আল্লাহর দিন হচ্ছে ইসলাম, মানে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, তৌহিদ। ইহুদি নাম মানুষের তৈরি, তাহলে তাদের তৈরি করা। এই জন্য আল্লাহ কোরআন অনুযায়ী বলেছেন, তারা বলে যে আমরা ইহুদ, হ্যাঁ, কালু ইন্না নাসারা, আমরা খ্রিস্টান। আল্লাহ এই কথা বলেন যে আমি তাদের নাসারা নাম রেখেছি, আমি তাদের ইহুদি নাম রেখেছি, কথা কোথাও বলেন। আল্লাহ বলছেন যে হে ওইসব ইহুদিরা, ইন জামতুম আন্নাকুম আউলিয়া, তোমাদের যদি এই ধারণা থাকে যে তোমরা আল্লাহ পাকের বন্ধু, দুনিন নাস, অন্যরা নয়, তোমরাই আল্লাহ পাকের বন্ধু, ফাতামান্নাউল মওত, তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষা করো, কারণ সবাই বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়, বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়, তাড়াতাড়ি মারা গেলে তো বন্ধুর কাছে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অশেষ পুরস্কার দেবেন। ইন কুনতুম সাদিকিন, তোমাদের কথায় যদি সত্যবাদী হও। আর কেউ কেউ বলেছেন যে এখানে মুবাহালার দাওয়াত দেওয়া হয়েছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আমরা তাফসীর করছিলাম সূরায়ে জুমার, সূরায়ে জুমার আয়াত নম্বর 6, আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহ মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানিয়ে দাও, বলে দাও ইহুদিদেরকে, এইভাবে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি হয়ে যাওয়া লোকেরা, অর্থাৎ যারা ইহুদি হয়ে গেছো, আল্লাহ তোমাদের ইহুদি নাম দেননি, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউলিল্লাহ মিন দুনিন নাস, অন্যান্য লোকেরা বাদ দিয়ে তোমরাই শুধু আল্লাহ পাকের বন্ধু, এটাই যদি তোমাদের ধারণা থাকে, তাহলে ফাতামান্নাউল মউত, মৃত্যুর আকাঙ্ক্ষা করো, মৃত্যুর কামনা করো, কারণ বন্ধু বন্ধুর সাথে দ্রুত সাক্ষাৎ করতে চাই, আর বন্ধু বন্ধুর কাছে, আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের কাছে গেলে তোমরা মহাপুরস্কার পাবে, সুতরাং তোমরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে চাও, কিন্তু তোমরা তো মরতে চাও না। আল্লাহ পাক ইহুদিদের সম্পর্কে অন্য একটি আয়াতে বলেছেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, এই ইহুদিদের চরিত্র হচ্ছে দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরেছে যে এরা প্রত্যেকে চায় যে হাজার হাজার বছর বাঁচুক, হাজার বছর বাঁচুক, এটা শাব্দিক অর্থ, হাজার বছর অনেক, আয়ু 100-200, খুব বেশি আগের উম্মতে, আর একটু বেশি হইতে পারে যদি আরো পুরাতন উম্মত হয় তাহলে, কিন্তু এইসব যারা নিজেরা ইহুদি হয়েছিল তাদের যুগে আর কত বাঁচবে, 100-150-200, তো এরা আল্লাহ বলছেন যে হাজার হাজার বছর এরা বেঁচে থাকতে চায়, কারণ এরা ভালো করে জানে যে এইটাই গন্তব্যস্থান, এরপর আর কিছু নেই, আর দুনিয়ার ভোগ বিলাসে এরা মেতে উঠেছে, পরকালকে ভুলে গেছে। এই ধ্যান ধারণা যদি কোনো মুসলিম সমাজে চলে আসে, কোনো মুসলিম পরিবারে চলে আসে, কোনো মুসলিম ব্যক্তির মধ্যে চলে আসে, তাহলে এটা ইহুদি চরিত্র, হাজার হাজার বছর বাঁচতে চাই, মরণ বলে কখনো খেয়ালে আসে না, আর মরণের পর হবে কি, আমি যাব কোথায়, এ কথা কোনোদিন চিন্তা করার সময় হলো না, নেতৃত্ব নিয়ে মেতে থাকলো, পয়সা নিয়ে মেতে থাকলো, ছেলে মেয়ে নিয়ে মেতে থাকলো, আর পেট নিয়ে মেতে থাকলো, এইরকম যাতে করে কোনো মুসলিম না হয়, আল্লাহ পাক সকলকে হেদায়ত দান করেন। আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহর বন্ধুই হও আর অন্যরা বন্ধু নয়, তাহলে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো, সত্যবাদী হইলে ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, কখনো এরা এই মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না, তাড়াতাড়ি মরতে চাইবে না, কেন, বিমা কদ্দামাত আইদিহিম, কারণ তাদের হাত অগ্রিম কিছু পাপ পাঠিয়েছে, বহু পাপ পাঠিয়েছে, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃত কর্মের কারণে তারা কখনো এর কামনা করবে না, তাদের কর্ম খারাপ, আর যার কর্ম খারাপ সে কখনো মরতে চাইবে না, মরলেই ও বুঝতে পারছে যে কঠিন অবস্থা হবে। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ পাক জালেমদের সম্পর্কে সম্যক জ্ঞানী। এই আয়াত সম্পর্কে একটি তাফসীর, যেমন বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বন্ধু শুধু, তাহলে তাড়াতাড়ি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে সকলে চাই, তোমরাও চাও, তাহলে কেন চাও না। আর আরেকটি অর্থ সাহাবায়ে কেরাম সালাফ সালেহীনরা তাফসীর করেছেন, এটা হচ্ছে মুবাহালার জন্য আহ্বান ইসলামের। মুবাহালা অর্থাৎ চ্যালেঞ্জ করা, এই বলে যে সত্য পথে কি আছে। যদি ইহুদিরা, তোমরা যদি বলো আমরা সত্য পথে আছি, তাহলে তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো যে আল্লাহ যদি আমরা সত্য পথে থাকি তো আমরা যাতে করে থাকি, আর আমাদের বিরোধী যারা ভুল পথে রয়েছে তাদেরকে ধ্বংস করে দাও, আর আমরা যদি ভুল পথে থাকি তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও, এই বদ্ধ অভিশাপ চাইবে। তো মুবাহালার চ্যালেঞ্জ করা হয়েছিল ইহুদিদেরকে যে ঠিক আছে তাহলে বদ্ধ করো যে আল্লাহ যেই ভ্রান্ত, ইহুদিরা ভ্রান্ত হলে আগে যেন ধ্বংস হয়ে যায়, আর যদি মুসলিমরা মুমিনরা যদি মোহাম্মদ রাসূলুল্লাহ তার সাথী সঙ্গীরা ভ্রান্ত পথে হয় তাহলে তারা যেন আগে ধ্বংস হয়। আল্লাহ বলছেন কখনো এরা এই মৃত্যু কামনা করবে না, মানে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না, মুবাহালা করতে আসবে না। আল্লাহ পাক তারপরে বলছেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, শোনো যেই মত থেকে তোমরা পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকিকুম, তা তো অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, অবশ্যই তোমাদেরকে ধরে ফেলবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, তোমরা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে সেই সত্তার কাছে যিনি অদৃশ্য আর দৃশ্যের জ্ঞানী, সব কিছু জানেন, কোথায় তোমার দাফন হইল আর কোথা থেকে তোমাকে উঠাইতে হবে, কি অবস্থায় তুমি মারা গেছো, সব আল্লাহ জানেন, আলিমুল গায়ব ওয়াস শাহাদা, তার কাছে ফিরিয়ে নিয়ে আসা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, পৃথিবীতে যা করতে তার অবশ্যই আল্লাহ তখন সংবাদ জানিয়ে দেবেন, রিপোর্ট জানিয়ে দেবেন যে তুমি জাহান্নামী না জান্নাতি। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। আল্লাহ পাক বলছেন হে মুমিনরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন সালাতের উদ্দেশ্যে, মানে সালাত জুমার উদ্দেশ্যে, জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, মানে আজান দেওয়া হবে। দেখেন আল্লাহ কোরআনে বলছে আজান দেওয়া হবে, কিন্তু বাক্য কি কিছুই বলা হয়নি। তাহলে কোরআন দিয়ে শুধু আমল করে কি করে মুসলিম হবেন? আজান রাসূলুল্লাহ হাদিস থেকে শিখতে হবে আজানের বাক্য কতটা রয়েছে, কি রয়েছে, কোনটা আগে কোনটা পরে, কি দিয়ে শুরু করবেন, কি বলে, কি বাক্য বলে আপনি আজান শেষ করবেন, তাহলে হাদিস ছাড়া কোনো উপায় নেই, কোরআনে কোথাও আজানের বিস্তারিত আজানের তরিকা পদ্ধতি নেই। তাহলে বোঝা গেল যে কোরআনের সাথে হাদিসের উপর আমল করা ওই রকমই ফরজ যেমন কোরআনের প্রতি আমল করা ফরজ। যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশ্যে শীঘ্র ধাবিত হও। ফাসআউ সা ইয়াসা মানে দৌড় দাও, কিন্তু দৌড় দেওয়া যেহেতু মসজিদের দিকে নিষিদ্ধ সেজন্য দৌড় দেওয়ার অর্থ করা যাবে না, শীঘ্রই ধাবিত হও, অর্থাৎ আজান হয়েছে এখন কাজকর্ম বন্ধ করে দাও, ব্যবসা দোকানপাট বন্ধ করে দাও, সব কিছু বন্ধ করে এখন মসজিদে আসো। ওয়াজারুল বাই, এবং তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত যখন নাজিল হয় সেই সময় ব্যবসায়ী কিছু লোক চলে গেছিল, যার ফলে ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু চাষি চাষের কাজ ছেড়ে দেবে, যে ডিউটি করে সে ডিউটি ছেড়ে দেবে, আর এই নয় যে আমার ডিউটি এমন যে আমাকে জুমা পড়তে দেয় না, এমার্জেন্সি কোনো কাজ যদি না হয় যেখানে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, এইরকম কিছু যদি না হয়, নিরাপত্তার বিষয় আছে এরকম কিছু না হয়, তাহলে জুমা প্রত্যেক মুসলিমের উপর ফরজ, যার উপর আল্লাহ ফরজ করেছেন। সুতরাং এই অজুহাতে জুমা ছাড়া যাবে না যে আমার বসে বা আমার কোম্পানি জুমা পড়ার পারমিশন দেয়নি, ওই রকম চাকরি করা কোনো মুসলিমের জন্য জায়েজও নাই। ব্যবসা ছেড়ে দাও আল্লাহ বলছেন, যালাইকুম খাইরুল লাকুম, এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে যে আল্লাহ পাক জুমার জন্য কি পুরস্কার রেখেছেন আর জুমা না পড়লে কত আল্লাহ পাক গোনাহ রেখেছেন। আল্লাহ পাক বলছেন ফায়জা কুজিয়াতিস সলাহ, যখন জুমার সলাত পুরা হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, এখন আর মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নেই, সংসারের কাজ আছে চলে যাও, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো। আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ সন্ধান করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহ পাককে বেশি বেশি স্মরণে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এখানে আল্লাহ পাক বলছেন যে জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আর তোমার জন্য মসজিদে বসে থাকা জরুরি নাই, তুমি এখন বেরিয়ে পড়ো, কাজ থাকলে বেরিয়ে পড়ো, কাজ না থাকলে বসেন সেটা আলাদা কথা, আর বেরিয়ে পড়ো, আর আল্লাহর রুজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজল বলেছেন অনুগ্রহ, আর আল্লাহ পাকের দেয়া রুজি সন্ধান করতে গিয়ে যাতে করে আল্লাহকে না ভুলে যাও, যে মসজিদে ছিলাম ততক্ষণ তো ইবাদতে ছিলাম, তখন আল্লাহকে ভয় করতাম, ব্যবসায় এসে হালাল হারাম মিথ্যা সব চলবে, হ্যাঁ সুদ ঘুষ সব কিছু চলছে, অন্যায় পাপ বেঈমানি সব চলছে, না এটা চলবে না। আল্লাহ বলছেন সব সেখানেও গিয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে থাকবে, আল্লাহর স্মরণটা হবে অন্তরে। সুতরাং আল্লাহকে যখন অন্তরে সবসময় বসিয়ে রাখবেন যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কথা শুনছেন, আল্লাহ আমার সব কিছু জানছেন, আলিম তিনি, তিনি সর্বশক্তিমান, তাহলে আমি মিথ্যা কথা বলে আমি একে ধোকা দিলাম অথবা বেঈমানি করলাম অথবা হারাম ব্যবসা করলাম, তাহলে আল্লাহকে কোথায় স্মরণ রেখেছো? আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, মাঠে ঘাটে যে যেখানে যাবে সব সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে হৃদয় থেকে পাপ থেকে বাঁচার জন্য, আর যাতে করে আল্লাহ পাকের আদেশগুলি ঠিকভাবে সময় মতো পালন করতে পারে। এটা হচ্ছে ফরজ জিকির আজকার, গোনা থেকে বেঁচে থাকা ফরজ। আরেকটা জিকির আজকার হচ্ছে সুন্নত মুস্তাহাব জিকির আজকার, জবান দিয়ে। আপনি মাঠে ঘাটে চলে গেছেন তার মানে এই নয় যে আর সুবহানাল্লাহ নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন মজলিসে বসে থাকতেন আর বারবার করে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকতেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির আজকার করো, সুন্নতি জিকির আজকার, আবার বেদাতি বানানো মন গড়া জিকির আজকার নাই। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। ওয়া ইযা রাআউ তিজারাতান, আর ওই সব লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামরা যখন দেখেছিল ব্যবসা, আউ লাহুয়ান, আল্লাহ পাক এটা নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামদের ক্ষেত্রে, কিন্তু বিধান কিয়ামত পর্যন্ত সকলের জন্য ব্যাপক অর্থ রাখে। আল্লাহ বলছেন ওয়া ইযা রাআউ তিজারাতান, যখন তারা দেখে কোনো মুমিন মুসলিম দেখে কোনো ব্যবসা, যে ব্যবসা এখন চলছে জুমার নামাজের সময় আর এটা জুমার পরে হয়তো পাবো না, অল্প এসেছে, বাজারে আমদানি কম আছে, এইরকম যদি অবস্থা দেখে, আউল্লাহওয়ান, অথবা ক্রীড়া কৌতুক খেলাধুলা, যেমন আজকালকার ক্রিকেটে ফরজ ওয়াজিব থেকে দূরে রেখেছে ইন্টারনেট, এই লাহওয়ানের অন্তর্ভুক্ত হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেটে মেতে গিয়ে এসা গেল ফজর গেল সারা রাত চলে যায় টের পাই না। আজকাল যারা ইন্টারনেটে বসে অনেকে, অনেক মুসলিম যুবক যুবতীরা, এগুলি আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া, এমন খেলা যেটা হয়তো আসর মাগরিবের মাঝখানে হয়ে যাবে আর শরীর চর্চা হবে, হ্যাঁ গঠনমূলক কাজ শরীর চর্চা হলে তাহলে ঠিক আছে, কিন্তু ক্রিকেটের মতো খেলা কয়েক ঘন্টা ধরে খেলা, এইরকম যে কোনো খেলা, যেসব খেলায় কোনো তাস খেলা, এগুলি সবগুলি এর অন্তর্ভুক্ত। ইনফাদু এলাইহা, সেদিকে তারা ছুটে যায়, ব্যবসার সুযোগ পেলে ছুটে যায়। ওয়া তারাকু কাকায়মা, হে নবী তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ওই অবস্থায় সাহাবীরা দেখছেন যে মাল সামান এসেছে সামদেশ থেকে খাদ্যদ্রব্য, আর মদিনায় খাদ্যের অভাব রয়েছে, জুমার পরে যদি যাই তো পাবোই না, অন্যরা কিনে নেবে, তো এই ভয় যে ছেলে মেয়ে অনাহারে থেকে যাবে আর কখন আসে না আসে মাল সামান, খানিকটা নিরুপায় অবস্থায় বেরিয়ে চলে গেছেন অধিকাংশ সাহাবীরা মসজিদ থেকে। একমাত্র 12 জন সাহাবাই কেরাম বসে থেকেছিলেন, আবু বকর উমর আর এইরকম 12 জন সাহাবাই কেরাম বসেছিলেন, তারা জাননি। আল্লাহ বলছেন যে তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায়, এর দ্বারা বোঝা যায় যে খুতবায় জুমা দাঁড়িয়ে দিতে হবে, দাঁড়িয়ে খুতবা দিতে হবে, এবং দুই খুতবার মাঝখানে নবী সাল্লাম বসতেন, এর দ্বারাও বোঝা যায় নবী সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। কুল মা ইনদাল্লাহি খায়রুন মিন আল্লাহি ওয়া মিন আত-তিজারা, আল্লাহ বলছেন হে নবী তুমি জানিয়ে দাও মানুষদেরকে যে যা আল্লাহ পাকের কাছে রয়েছে খায়রুন মিন আল্লাহি ওয়া মিন আত-তিজারা, খেলাধুলা এবং ব্যবসার চাইতে অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম, আল্লাহ খায়রুর রাজাকিন। আর চিন্তা করিও না যে জুমা পড়ার সময় যদি মাল সামান না পায় আর যদি অন্যরা কেউ নিয়ে চলে যায় তাহলে অনাহারে থাকবো, আল্লাহ খায়রুর রাজাকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। এখানে আমাদের সূরা জুমার তাফসীর শেষ হলো, আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, ফজরের সালাতের আল্লাহ পাক হেফাজতের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।